میرے پیارے دوستو بزرگوں اور بہن بھائیوں, آپ سب کو ایم ڈی محبوب کا پیار بھرا سلام. آپ کی خاطر پیش ہے ایک میٹھی سی کلام جس کا بول ہے اے لولوری پتل بہشتی پھول باغیچہ بلبل. تو آئیے سنتے ہیں. লুলুরি পুতুল বেহেস্তি ফুল বাগিচার বুলবুল জীব জড়কুল সবাই ব্যাকুল মাখতে চরণ ধুল. লুলুরি পুতুল বেহেস্তি ফুল বাগিচার বুলবুল জীব জড়কুল সবাই ব্যাকুল মাখতে চরণ ধুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল. আজ তোমায় দেখে বলছে লোকে যেন নুরি চাঁদ, তাই হাসি মুখে সবার বুকে নামে খুশির বাদ. আজ তোমায় দেখে বলছে লোকে যেন নুরি চাঁদ, তাই হাসি মুখে সবার বুকে নামে খুশির বাদ. তাজিম করিতে এই ধরাতে সবাই মশগুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল. এলো নুরি পুতুল বেহেস্তি ফুল বাগিচার বুলবুল জীব জড়কুল সবাই ব্যাকুল মাখতে চরণ ধুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল. তুমি তো জাহানের বাদশাহ প্রাণের মেহবুবে খোদা, আর নবুয়তের তাজ পরে ফের হলেন ওই জুদা. তুমি তো জাহানের বাদশাহ প্রাণের মেহবুবে খোদা, আর নবুয়তের তাজ পরে ফের হলেন ওই জুদা. এসে জগতের পাপি বেদিনের ভাঙিয়াছো ভুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল. এলো নুরি পুতুল বেহেস্তি ফুল বাগিচার বুলবুল জীব জড়কুল সবাই ব্যাকুল মাখতে চরণ ধুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল. তুমি যে কান্ডারি ধরিয়া তরি করাইবে পার, আখেরাতে থাকবে সাথে কে বা বলো আর. তুমি যে কান্ডারি ধরিয়া তরি করাইবে পার, আখেরাতে কে বা সাথে থাকবে বলো আর. তুমি মোদের নবী ধ্যানের ছবি দেখাইও কুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল. এলো নুরি পুতুল বেহেস্তি ফুল বাগিচার বুলবুল জীব জড়কুল সবাই ব্যাকুল মাখতে চরণ ধুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল. এমডি মেহবুব দোয়াতে খুব তুলে দুটি হাতে, আজকে চাই না চাঁদি সোনা চাই যে সাফায়াতে. এমডি মেহবুব দোয়াতে খুব তুলে দুটি হাতে, আজকে চাই না চাঁদি সোনা চাই যে সাফায়াতে. রক্ষা কর গরমি জান হাসর কুল সেরাতের কুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল. এলো নুরি পুতুল বেহেস্তি ফুল বাগিচার বুলবুল জীব জড়কুল সবাই ব্যাকুল মাখতে চরণ ধুল. এলো নুরি পুতুল বেহেস্তি ফুল বাগিচার বুলবুল জীব জড়কুল সবাই ব্যাকুল মাখতে চরণ ধুল. মোর মোহাম্মদ রাসুল তুমি হাবিবে মকবুল সবার ইমানের মূল.